বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, যে সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন আমার প্রিয়তম নবী, আশেকদের হৃদয়ে বারবার দোলা দেয় সেই সবুজ মিনার, আমাদের তপ্ত হৃদয় শান্ত হয় ওই মিনারের ছবি দেখে। সম্মানিত সুধী, জুলফিকার শিল্পী গোষ্ঠীর এবারের আয়োজন নাতে রসুলের অডিও অ্যালবাম সবুজ মিনার, ক্যাসেটটি শব্দ ধারণে মাহসিন সাউন্ড সিস্টেমস।